ইমাম আবানী রহমাতুল্লাহর আকীদা যদি ভুল হয়, যে মানুষের আকীদা ভুল সেই মানুষের ফিক ঠিক হয় কিভাবে? আকীদা আগে না ফিক আগে? ফিকের অনুসরণ করবেন কি দেখে? আকীদা দেখে না অন্য কিছু দেখে? ফিকের এতবা করতে হলে আগে দেখতে হবে উনি ওনার আকীদা ঠিক আছে কিনা। উনি আগে দেখবেন সুন্নি না খারেজি না শিয়া না মুতাজিলা, তারপরে না যে আপনি ফিকের অনুসরণ করবেন। তা আবু হানিফা রহমতুল্লাহের আকীদা যদি ঠিক না হয়, তা আবু হানিফা রহমতুল্লাহের ফিক অনুসরণ করা অত ঠিক হবে না। অথচ আমরা বলতেছি আবু হানিফা রহমতুল্লাহের আকীদা দুই একটা মাসালা ছাড়া সব আকীদা সহি, আর দুই একটা সব মানুষের ব্যাপারেই দুই একটা আছে ব্যতিক্রম, এবং আমরা নিজেরাও আমাদের সব ঠিক না। এই ডক্টর ইমাম হোসেনে যা বলে সব ঠিক না, ভুলও অবশ্যই আছে। এই জন্য কোনো মানুষের অন্ধ তাকলিদ করা যাবে না, কারণ একজন মানুষের সব কোনোদিন ঠিক হয় না, দুই একটা ভুল আছে। কিন্তু ওই ভুল আছে যে আমি হয়তো নিজে ওটার পাই না, আমি মনে করতেছি আমার সব ঠিক, আসলে আমার মধ্যে ভুল আছে। প্রত্যেকের মধ্যে ভুল আছে। এই জন্য মানে আমরা যে কথাটা বলতেছি আকীদার একতলাফ এই কারণগুলা সংগঠিত হয়। এবার আসি আমরা ফিকের একতলাফ, ফিকহি একতলাফ, যে মাসালা মাসাইল নিয়ে কেন একতলাফ হয়। এই ইতিহাসটা না জানা থাকলে আমাদের এটা সমাজের জটিল সমস্যা। কয়েক রকমের কথা, এক হুজুর এক কথা কয়, এই মসজিদে গেলে এক হুজুর একজনে কয় রাগ করি আর নামাজে পড়বো না, কয় হুজুরেরা এক এক রকমের কথা কয় নামাজে বাপ। অসুবিধা নাই, হুজুর দশ জনে দশ কথা কলে আমার অসুবিধা কি? বাজারে গেছেন এ কয় ভাই এদিকে আসেন, মাছ আমার গুলো একেবারে টাটকা, এ কয় ভাই আসেন আসেন বিলের মাছ, এই যে একবার মাত্র আজকের, এ কয় হুজুর দেখেন কান উল্টায় দেখায়, হুজুর লাল দেখেন টকটকে, যে একবারে টাটকা মাছ, কোনো অসুবিধা নাই। চারিদিকে ডাকতেছে আপনি কি বাজারে সব মাছ নিয়ে আসেন, অথবা কি বলেন যে এক মাছে কিনবো না, বাস বাড়ি চলে যাই, মাছ কিনতে হবে। কিন্তু আপনি দেখে শুনে যাচাই বাছাই করে করে আস্তে আস্তে বুদ্ধিমত্তা খাটাই খাটাই কিনবেন, সেটি অনেক একতলাব, অনেক বিষয় আপনার সামনে থাকবে, আপনি একটু বুদ্ধি বিবেক খাটাইবেন, দেখবেন দেখে দেখে আপনি বাছাই করে করে যেটা দেখবেন যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর সাথে ওহির সাথে মিলে, আপনি খালি এক হুজুরে কইবো আর আপনি আমল করবেন এটা তো দরকার নেই। আপনার মধ্যেও তো আল্লাহ পাক একটা বিবেক বুদ্ধি বিবেচনা দিয়েছেন। ফেকি একতলাবগুলো কেন হয় আমরা আগে এটা শুনি, তারপরে আমাদের করণীয় শুনবো ইনশাআল্লাহ। ফেকি একতলাবের এক নম্বর কারণ হলো আদামু বুলুগের দলিল, মানে রাসূল সাল্লামের হাদিস জানা থাকা না থাকার কারণে, মানে নবী সাল্লামের একই হাদিস কারো কাছে জানা ছিল কারো কাছে জানা, এটা আবার অনেকে মানতে চায় না। অনেকে কয় মিয়া ইমাম বুখারীর ওস্তাদ হলো ইমাম আহমদ বিন হাম্বল, আহমদ বিন হাম্বলের ওস্তাদ হলো ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। কয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হাদিস জানে না আর ইমাম বুখারী হাদিস জানে, ছাত্রের নাতি ছাত্র, নাতি ছাত্র জানে আর ওস্তাদ জানে না। আচ্ছা দেখেন মাদ্রাসার মধ্যে অনেক ওস্তাদ আছে, ছাত্র এত বেশি হাদিস জানে ওস্তাদের দশ ভাগের এক ভাগও জানে না, এরকম ওস্তাদ আছে না? আপনি সব মাদ্রাসায় দেখেন যে প্রত্যেকটা মাদ্রাসায় অনেক শিক্ষক আছেন প্রাইমারি লেভেলের হাই স্কুল লেভেলের, হয়তো হাদিস জানেন দশটা কিন্তু তার ছাত্র অনেক বড় আলেম অনেক কিছু জানেন, তাহলে কি ছাত্র শিক্ষকের থেকে ছাত্র বেশি জানতে পারে না? পারেন না। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র বেশি জানতে পারে না? অবশ্যই পারে, অথবা বেশি জানা না, ওই যুগে হাদিস সবার কাছে সব হাদিস পৌঁছে নাই, কারো কাছে একটা হাদিস পৌঁছছে আরেকজনের কাছে এই হাদিস পৌঁছে নাই। যেমন আমি একটা কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন, সুনান আন-নাসাঈর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ফতোয়ার জন্য আসছে লোকেরা, আসি বলল যে এমন এক মহিলা যে মহিলার মোহর নির্ধারণ হয় নাই, মোহর নির্ধারণ না হয়ে এবং স্বামীরও তার সাথে মেলামেশা হয় নাই, এই অবস্থায় স্বামী মারা গেছে, তাহলে এই মহিলার হুকুম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়ার জন্য আসছে। একটা হলো মহিলার বিয়ে হয়েছে কিন্তু মোহর নির্ধারণ হয় নাই, দুই নম্বর হলো মেলামেশাও হয় নাই, এই অবস্থায় মারা গেছে, এখন স্ত্রী কি ওয়ারাসত পাবে কিনা, স্বামীর ওয়ারাসত সম্পদ পাবে কিনা, দ্বিতীয় হলো তার মোহর কি হবে, মোহর আদায় করা লাগবে কিনা, এই যে জটিল একটা মাসালা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, না এরকম কোন মাসালা তো আমার আমি নবী সাল্লাম থেকে পাই নাই, আল্লাহ রসুল সাল্লাম থেকে এরকম কোন হাদিস আমার জানা নাই। আবদুল্লাহ ইবনে মাসুদের মতো সাহাবি যদি কয় আমার জানা নাই, তাহলে আর হাদিস থাকার সম্ভাবনা আছে? এত বড় একজন মুহাদ্দিস। আচ্ছা, এরপরে বললো যে শোনো, আমার তো হাদিস জানা নাই, তবে আমি তোমাদেরকে ইস্তিহাদ করে কিছু মাসালা বলে দিই। সেটা হলো এই মহিলার মাসালাটা, মোহরটা ধরবা মোহরে মাসাল, মানে তার অন্যান্য আত্মীয় স্বজন, তার বোন, তার খালা, তার অন্যদের বিয়ে হয়েছে, যেই পরিমাণ মোহর হয়েছে তারও সেই পরিমাণ মোহর হবে। আর তার ইদ্দত আদায় করা ফরজ, স্বামী মারা গেছে তার 4 মাস 10 দিন ইদ্দত করতে হবে, এবং সে স্বামীর ওয়ারাসত পাবে, সম্পদ পাবে। তখন একজন সাহাবী মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বললেন, হাকাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসুদকে বললেন, আপনি যে সমাধানটা দিবেন ঠিক এই রকম সমাধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, এই হাদিস আমার জানা। তাহলে মাকাল ইবনে ইয়াসার কিন্তু এত বড় মুহাদ্দিস না, এত বড় হাদিস জানতেন না এত বেশি, কিন্তু তিনি এই হাদিস জানতেন, যে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসুদ জানতেন না। আব্দুল্লাহ ইবনে মাসুদ ইস্তিহাদ করে বলে দিতেন, কিন্তু ইস্তিহাদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে গেছে। তাহলে বোঝা যায় হাদিস কারো কাছে পৌঁছছে কারো কাছে পৌঁছে না, এরকমও ছিল। আচ্ছা, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মাসালার জন্য আসলো, যে এক লোক সূর্য ওঠার আগ পর্যন্ত গোসল করে নাই, জনবী অবস্থায় আছে, এই লোকের সিয়াম হবে কি হবে না? নাপাকি অবস্থায় সূর্য ওঠার আগ পর্যন্ত আছে, এই লোকের নামাজ হবে, এই সিয়াম হবে কিনা? তো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না হবে না। বললেন যে আমার এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো হাদিস জানা নাই, তবে আমার ইস্তিহাদ হলো তার সিয়াম হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের কাছে খবর পৌঁছলো যে আবু হুরায়রা এই ফতোয়া দিচ্ছেন যে এরকম মহিলার এরকম লোকের সিয়াম হবে না। আর নবী সাল্লামের স্ত্রীরা বললো, আরে মিয়া, তার সিয়াম হবে না, স্বয়ং নবী সাল্লাম তো এরকম জনবী অবস্থায় ছিলেন, নবী সাল্লাম তো সূর্য ওঠার আগ পর্যন্ত গোসল করেন নাই, এরকম অবস্থায় ছিলেন, মানে সর্বশেষ মুহূর্তে গিয়ে নবী সাল্লাম গোসল করে ফজর আদায় করছেন, লাস্টে সাহারি খেয়েছেন জনবী অবস্থায়, এই অবস্থায় নবী সাল্লামের রাত অতিবাহিত হয়েছে, তো নবী সাল্লামের রোজা হয়েছে, আর এই লোকের হবে না। আবহাওয়ারা যে ফতোয়া দিচ্ছে ভুল ফতোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন হাদিস পেয়েছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে ইস্তিহাদ করছি এটা ভুল, কারণ আমার কাছে হাদিস আসে নাই। নবী সাল্লামের স্ত্রীরা যেটা বলছেন এটাই সঠিক। তাহলে বোঝা যায় আবু হুরায়রার মতো সাহাবী, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী, তাদের কাছেও সব হাদিস পৌঁছান নাই, তবে তারা যখন হাদিস জানতে পারছেন তখন তারা হাদিস মেনে নিতেন। তাহলে ফেকি একতলা ঘটার এক নম্বর কারণ হচ্ছে কারো কাছে একটা হাদিস পৌঁছছে কারো কাছে একটা হাদিস পৌঁছে না। দুই নম্বর একতলাফের কারণ, যে রাসূল সাল্লামের কাজের ধরনটা নির্ণয় করার মধ্যে পার্থক্য। রাসূল সাল্লামের একটা কাজের ধরন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করছেন, কেউ কেউ মনে করছেন যে এই কাজটা এবাদত, আর কেউ কেউ মনে করছেন যে না এটা মুবাহ, এরকম অনেক ঘটনা ঘটছে। যেমন একটা ঘটনা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে গেছেন, তখন প্রথম তিন তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করছেন, রমল বুঝুন তো, রমল হলো আপনার এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এত্তেবা করছেন, ডান কাঁধটা খুলে দিচ্ছেন, বাম কাঁধে এহরামের কাপড়টা দিচ্ছেন, ডান কাঁধটা খুলে রাখছেন, খুলে বীরের মতো যুদ্ধের ময়দানে যেমন মুজাহিদেরা দৌড়াদৌড়ি করে, এইরকম তিন চক্কর খুব দ্রুত গতিতে দৌড়াদৌড়ি করে, মানে সৈনিকের বেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা চক্কর দিচ্ছেন। কেন দিচ্ছেন এই রমল? এটা নিয়ে সাহাবীদের মধ্যে দুইটা মত হয়েছে। এক মতের সাহাবীরা বলতেছেন, শোনো, এটা বিশেষ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে, কারণ তখন মুশরিকরা বলছে যে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, তাদের শরীরে শক্তি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকে বলছে দেখাই দাও আমাদের শক্তি আছে কি নাই, এই জন্য সৈনিকের বেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিন চক্করের অমল করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এটা আমাদের করা লাগবে না, এটা ওই সময়ের জন্য, ওই ঘটনার জন্য। আর বাকি সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজ্জে বারবার বলছেন, খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, আমার জীবনের এটাই একমাত্র হজ, আমি কোন কাজ কেমনে করি ভালো করে শিখে নাও, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিখানোর জন্য করছে। দেখেন সাহাবীদের মধ্যে বিষয়টা নিয়ে একতলাফ, কেউ বলছে না এটা আমাদের আর করা লাগবে না, কেউ বলছে না এটা কিয়ামত পর্যন্ত সবাই করতে হবে। তাহলে এই একতলাপটা কেন? ওই যে নবী সাল্লাম কাজটা করছেন এই ব্যাপারে দুই গ্রুপে একমত, কিন্তু কেউ বলতেছেন যে এটা বিশেষ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নবী সাল্লাম করছেন, এটা সব সময়ের জন্য না। আর কেউ বলতেছেন নবী সাল্লামের কাজ সব সময়ের জন্য, এই কারণে ফেকি একতলাপ হয়, ফেকি মাসালা মাসালা একতলাপ হয়। তিন নম্বর আছেন ধারণাগত বিশ্লেষণের একতলাপ। নবী সাল্লাম কোন হজ করছেন বিদায় হজ, এটা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলে একজন কয় নবী সাল্লাম হজ্জে তামাত্তু করছেন, আরেকজন বলে নবী সাল্লাম হজ্জে কেরাম করছেন, আরেকজন বলে নবী সাল্লাম হজ্জে এফরাদ করছেন। অথচ সাহাবীদেরকে নিয়ে হজ করছেন, করছেন না? সাহাবীরা এত রঙের কথা বলেন কেন বলেন তো দেখি? ওই সাহাবীরা নবী সাল্লামের সাথে একসাথে হজ করছেন বিদায় হজ। এখন এদেরকে জিজ্ঞেস করলে বলেন, কেউ বলেন যে হজ্জে তামাত্তু করছে নবী সাল্লাম, কেউ বলে যে হজ্জে কেরান করছে, কেউ বলে যে হজ্জে এফরাদ করছে। তিন রকম হইলো কেন? তিন রকম হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যে কাজগুলো করছেন, নবী সাল্লাম মক্কা মদিনা মুনাওয়ারা থেকে এহরাম বাঁধেন নাই, জুলহুলাইফা এসে এহরাম বাঁধছেন, এহরাম বেঁধে যে কোন নিয়ত করছেন এটা সাহাবীরা শুনেন, হজ্জে এফরাদের নিয়ত করছেন না হজ্জে তামাত্তুর নিয়ত করছেন না হজ্জে কারানের নিয়ত করছেন এটা সাহাবীরা শুনেন নাই। তা না শুনলে তারা বুঝবেন কেমনে? তারা শুধু নবী সাল্লামের সাথে বিভিন্ন জায়গায় করছেন, কিন্তু কোন হজ করছেন নবী সাল্লাম এটার ব্যাপারে সাহাবায়ে কেরাম একমত হইতে পারেন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে তিন মত। তাহলে এখানে ফেকি একতলাপ হয়েছে, হয়েছে না? কারণ কি? যে ধারণাগত বিশ্লেষণের পার্থক্য। আরেকটা হলো ভুলে যাওয়ার কারণে একতলাপ, ফেকি একতলাপ হয় ভুলে যাওয়ার কারণে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে এতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরাতান ওয়াহিদাতান ফি রজব। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার রজব মাসে শুধু একটা ওমরা করছেন আর করেন নাই। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বলতেছেন নাসিয়া ইবনে ওমর হাজ, আরে ইবনে ওমর তো ভুলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ওমরা করছেন, কি একটা করছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন কয়টা? একটা। আয়েশা বলতেছেন এটা ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের ভুল। তাহলে এই একতলাপটা কেন? কে আমার কথা বুঝতেছেন? একাডেমিক আলোচনা কিন্তু সহজ ভাষায় আপনারা যাতে বুঝেন, এবং এটা বোঝার দরকার সমাজে। মানুষ এই বিষয়টা বেশি প্রশ্ন করে, এত রঙের কথা কেন, এত একতলাপ কেন, বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী একরকম চলছে, নতুন নতুন কথা শুনি, এই নতুন নতুন কথা এটা নতুন না, এটা চোদ্দশো বছরের পুরানা এগুলা। তো এখানে ভুলে যাবার কারণে একতলাপ হয় সাহাবীদের মধ্যে, যে ভুলে গেছেন, একজন ভুলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে ইন্তেকাল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদের সামনেই ইন্তেকাল করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন লক্ষের উপরে, এক লক্ষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো পরবর্তীতে সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে ইন্তেকাল করছেন, কেউ কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান মাসে ইন্তেকাল করছেন, কেউ কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রজব মাসে ইন্তেকাল করছেন। এবং এখানে শক্তিশালী দলিল হলো রমজান মাসের কথা, কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে এন্তেকাল করছেন। তো নবুয়ত পাইছেন কত বছরে? যে 40 বছরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যদি 40 বছরে হয়, তো কোরআন নাজিল হয়েছে কি কি মাসে? রমজান মাসে। তাহলে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হয়েছে, তারপরে ওহী আসছে। তাহলে 63 বছর রমজান মাসে পূর্ণ হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অনেক, বিশেষ করে ইবনে জারির তাবারি এবং অনেক বড় বড় ঐতিহাসিক, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন রমজান মাসে, এন্তেকালও করছেন রমজান মাসে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের ব্যাপারে 12টি মত আছে সাহাবীদের থেকে। এত রঙের মত হইল কেন? একটাই তো হওয়ার কথা, তাদের সবাই সামনে মারা গেছেন, মত 12টা হবে কেন? ভুলে গেছেন, কারণ তারা মনে রাখেন নাই। এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের দিন কিছু করা লাগবে, ফাতেহা পাঠ করতে হবে, ওরস শরীফ করতে হবে বা কিছু করতে হবে, এটা তাদের মাথায় আসে নাই। এই জন্য তারা তারিখও মনে রাখেন নাই, কোন মাসে মারা গেছেন সেটাও মনে রাখেন নাই, এই যে ভুলে গেছেন। এই ভুলে যাবার কারণে একতলাপ তৈরি হয়। পাঁচ নম্বর একতলাপের কারণ, নবী সাল্লামের কথার উদ্দেশ্যটা বুঝার ব্যাপারে একতলাপ। মানে নবী সাল্লাম একটা কথা বলছেন, এই কথাটা ধরে কি উদ্দেশ্য নিতে চেয়েছেন, এই উদ্দেশ্যটা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা দিতেন। যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন, যেটা আমাদের দেশেও বারবার আমরা শুনি, হাদিসটা খুব প্রসিদ্ধ। ইন্নাল মাইয়্যাতা ইউআযযাবু ফি কবরিহি বিমা নিহি আলাইহি, কোন মাইয়্যাতের জন্য যদি কান্নাকাটি করা হয় ওই মাইয়্যাতকে আযাব দেওয়া হয়। আমরা বলি যে খবরদার কান্নাকাটি করিও না, কান্নাকাটি করিও না, মাইয়্যাতের আযাব হইতেছে, আযাব হইতেছে, তোমরা কান্নাকাটি করে মাইয়্যাতের কষ্ট দিতেছো কেন? আর এখানে মাইয়্যাতের কি দোষ, তার আযাব হইব কেন? সে কি করছে, কানতেছে, এরা আযাব কেন মাইয়্যাতের হবে? আচ্ছা হাদিস কিন্তু সহি, আব্দুল্লাহ বিন ওমর হাদিসটি বর্ণনা করছেন এবং মুসনাদে ইমাম আহমদের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে হাসতেছেন, হাসি বলতেছেন, আহা আব্দুল্লাহ বিন ওমর লা ইয়াফামু ইবনে ওমর মাকাসিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন ওমর নবী সাল্লামের এই হাদিসের মাকাসিদ বুঝেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলার, ইহুদি মহিলাকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছিলেন, মানে ইহুদি মহিলার কবর দেওয়ার পরে ইহুদি মহিলার কবরে আযাব হইতেছে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন যে ইহুদি মহিলার কবরে আযাব হইতেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হায়রে এরা কত বোকা, এরা কানতেছে, মহিলা কিন্তু আযাবে ভুগতেছে, মহিলার কবরে আযাব হইতেছে, এরা যদি জানতো যে মহিলাটার আযাব হইতেছে এরা না কান দিয়ে নিজের জন্য কানতো, বলতেছে আহারে আমরা কেমনে কবর আযাব থেকে বাঁচবো, আমাদের জন্য কাঁদি, আমরা ইমান আনা দরকার, অথচ এরা মহিলার জন্য কানতেছে, মহিলার কবরে আযাব হইতেছে। এই যে নবী সাল্লাম কথাটা বলছেন, আব্দুল্লাহ বিন ওমর বুঝছেন একরকম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা দিচ্ছেন আরেক রকম। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহজাবের যুদ্ধ থেকে আসলেন, একদল সাহাবীকে বনু কুরাইজার কাছে পাঠাইছেন, পাঠানোর সময় বনু কুরাইজাকে বলছেন, ওই সাহাবীদেরকে বলছেন, লা ইউসাল্লি আন্না আহাদুন আল আসর ইল্লা ফি বনি কুরাইজা, খবরদার আসরের সালাতটা বনু কুরাইজায় যাওয়ার আগে পড়বা না, বনু কুরাইজায় গিয়ে আসরের সালাত পড়বা। এখন রাস্তার মধ্যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, বনু কুরাইজা তারা পৌঁছতে পারেন নাই, এখন কি করবেন আপনারা? হলে কি করতেন বলেন তো দেখি, আগে আপনাদের প্রশ্ন। আল্লাহ রসুল বলে দিচ্ছেন বনু কুরাইজায় যাওয়ার আগে আসরের নামাজ পড়বা না, এখন রাস্তায় গেছেন আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, এখন আপনারা হইলে কি করতেন বলেন তো দেখি? হ্যাঁ রাস্তা পড়ে ফেলতেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম এখন একতলাপ শুরু হয়ে গেছে, একদল সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউসাল্লি আন্না, কখনোই পড়া যাবে না বনু কুরাইজা পৌঁছা ছাড়া, আমরা বনু কুরাইজা যদি আগামীকালও পৌঁছি তা আসরের নামাজ আগামীকাল পড়ব, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন রাস্তায় পড়তে নিষেধ করতেন, নিষেধ করেন না মানে নবী সাল্লামের কথা দ্বারা বোঝা যায় নিষেধ, যে বনু কুরাইজা গিয়ে আমাদেরকে আসর পড়তে হবে। আরেক দল বলতেছে, আরে মিয়া নবী সাল্লামের কথাই বুঝো নাই তোমরা, নবী সাল্লাম বুঝাতে চেয়েছেন যাতে আমরা এত দ্রুত গতিতে যাই আসরের ওয়াক্ত থাকতে থাকতে আমরা ওখানে পৌঁছে যাই, এখন পৌঁছতে পারি নাই তাই বলে কি আমরা আসরের ওয়াক্ত চলে যাবে নামাজও পড়বো না? একদল সাহাবী রাস্তায় পড়ে ফেলছেন, আরেকজন সাহাবি পড়েন নাই, আরেকজন সাহাবি বনু কুরাইজা যায় পড়ছেন। পরবর্তীতে তারা নবী সাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করছেন, তখন নবী সাল্লাম ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুম, এটা সহি আল বুখারীর কিতাবুল খাওফের 946 নম্বর হাদিস, সহি মুসলিমের কিতাবুল জেহাদের 1775 নম্বর হাদিস। এখানে নবী সাল্লাম দুই দলের কাউকেই নবী সাল্লাম তিরস্কার করেন নাই, মানে বলছেন যে দুইজনের নামাজ সহি হয়েছে, রাস্তা যারা পড়ছে তাদের নামাজও সহি, যারা ওই জায়গায় বনু কুরাইজা গিয়ে পড়ছে তাদের নামাজও সহি, কারণ দুইজনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে ইসতিহাদ করছেন, কেউ কিন্তু এখানে ইত্তেবাউল হাওয়ার অনুসরণ করেন নাই, নিজের মতের অনুসরণ করেন নাই, অনুসরণ করছেন ওহির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুসরণ করছেন, কিন্তু একতলাফ হয়েছে, একদল রাস্তায় আসর পড়ছেন আরেকদল ওখানে আসর পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজনেরই নামাজ হয়েছে, দুই দলেরও হয়েছে, তাহলে ফেকি মাসালায় দুইটা তিনটা ফাস্টও সহি হইতে পারে। অনেকে ফেকি মাসালার ব্যাপারে মনে করে আমি যেটা করি এটাই একমাত্র সহি আর বাকি সব ভুল, এই কথা ঠিক না, ফেকি মাসালায় ফাস্টও সহি হইতে পারে, কোনো অসুবিধা নেই, সবাই একটা হাদিসকে নিয়ে ইস্তেহাদ করছে, পাঁচজনের ইস্তেহাদ পাঁচ রকম হয়েছে, আর পাঁচ রকম হওয়াটাই স্বাভাবিক, যদি পাঁচজনের পাঁচ রকম না হয় একরকম হয় তো বুঝতে হবে এই পাঁচজন আগে থেকে গোপন বৈঠক করছে, করে সিদ্ধান্ত নিচ্ছে যে যেটাই হোক রেজাল্ট কিন্তু এটা হবে, রিসার্চের নিয়মে হলো এটা। রিসার্চ মানে এক একজনের রেজাল্ট ভিন্ন ভিন্ন হবে। যদি একই রকম হয় বুঝতে হবে এদের মধ্যে আগে যোগসাজশ হয়েছে, যে গবেষণার রেজাল্ট যেটাই আসুক আমরা কিন্তু বলবো যে এটা হয়েছে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে ফাখতালাফু ফি ফাহমিল খবর, যে যদি ফাহমিল খবর নিয়ে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বুঝার ক্ষেত্রে ইখতিলাফ হয় এটা কোনো দোষনীয় নয়। দুইজন দুই রকম বুঝতে পারে, পাঁচ রকম বুঝতে পারে, এই ফেকি ইখতিলাফ গুলো এই কারণে হয়েছে। এই জন্য ফেকি ইখতিলাফের কারণে একজন আরেকজনকে জাহান্নামী বলা যাবে না, একজন আরেকজনকে গোমরা বলা যাবে না, একজন আরেকজনকে জাহান্নামী বলা যাবে না, একজন আরেকজনকে খারাপ সিরাত মুস্তাকিম থেকে বাইরে গেছে এটা বলা যাবে না, একজন আরেকজনকে ইহুদির দালাল বলা যাবে না, একজন আরেকজনকে খ্রিস্টানের দালাল বলা যাবে না, একজন আরেকজনকে কোনো নামে নামকরণ করা যাবে না। ফেকি ইখতিলাফের কারণে, আকীদার ইখতিলাফের কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু ফেকি ইখতিলাফের কারণে এক মুমিন আরেক মুমিনের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হবে না। পাঁচজন পাঁচ রকমের নামাজ পড়বে কিন্তু পাঁচজনে আমার ভাই, এটা ইসলামের সৌন্দর্য। পাঁচজন পাঁচ রকমের পড়বে কিন্তু নামাজ শেষে আমরা একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো, আমরা ভাই। পাঁচ রকম হলো কেন? আমরা নবী সাল্লামের হাদিস বুঝতে পাঁচজনে পাঁচ রকম বুঝছি, কিন্তু পাঁচজনের মূল উৎস সোর্স হলো নবী সাল্লামের হাদিস। এই জন্য নবী সাল্লামের হাদিসকে দুধ আর প্রস্রাব বলা যাবে না, সবগুলোই দুধ, সবাই আমার ভাই। আচ্ছা, ছয় নম্বর কারণ আছে আমরা, মাকাসিদ শরিয়া বুঝার ক্ষেত্রে ইখতিলাফ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাকাসিদ শরিয়া মানে শরিয়ার অবজেক্টিভ, শরিয়া বুঝার ক্ষেত্রে সমস্যা, এটার কারণে ফেকি ইখতিলাফ হয়। যেমন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, ইহুদির লাশটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ালেন কেন? এটা নিয়ে ইখতিলাফ করছেন কেন দাঁড়ায়? কেউ কেউ ব্যাখ্যা দিলেন যে শোনো, যে নবী সাল্লাম ইহুদির লাশ দেখে এই জন্য দাঁড়াইছেন, ইহুদি একজন মানুষ, নবী সাল্লাম তাকে মানুষ হিসাবে সম্মান করছেন, এই জন্য নবী সাল্লাম দাঁড়ায় গেছেন। অনেকে বলছেন যে না, এই কথাটা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফেরেশতা দেখতেন লাশের আগে পিছে, সে মুসলিম হোক অমুসলিম হোক ফেরেশতা থাকেন, আজাবের ফেরেশতাও থাকেন, রহমতের ফেরেশতাও থাকেন। তা আজাবের ফেরেশতা মানে এরা খারাপ ফেরেশতা না, এরাও তো একই ফেরেশতা। এই জন্য নবী সাল্লাম ফেরেশতা দেখতেন, ফেরেশতাদের সম্মানে দাঁড়াইছেন। আবার কেউ কেউ বলছে যে না, নবী সাল্লাম এখানে দাঁড়াই গেছেন মৃত্যুর স্মরণে, মৃত্যুর জিকিরে দাঁড়াই গেছেন, যে আমাদের কত এরকম একদিন মৃত্যুর পরে এই কবরের দিকে রওনা দিতে হবে, এই জন্য দাঁড়াইছেন। আবার কেউ কেউ দাঁড়াইছেন, শোনো, যেটার ব্যাখ্যা দিতেন অধিকাংশ জমহুর সাহাবীরা এই ব্যাখ্যাটা দিতেন, তারা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন আর ইহুদির লাশটা নিয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর দিয়ে ইহুদির লাশ যাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন নাই, এই জন্য নবী সাল্লাম দাঁড়াই গেছেন যাতে নবী সাল্লামের মাথার উপর দিয়ে ইহুদির কোনো লাশ না যেতে পারে। মানে ইসলামকে সমুন্নত করার জন্য নবী সাল্লাম বসা থেকে দাঁড়াই গেছেন, ইহুদিরে সম্মান জানানোর জন্য দাঁড়ান নাই, লাশের সম্মানেও দাঁড়ান নাই, কারো সম্মানে দাঁড়ান নাই, ইসলামের সম্মানে দাঁড়াইছেন। তাহলে দেখেন এখানে কতগুলো মত আসলো, সবটাই এটাই মাকাসিদ শরিয়া। মাকাসিদ শরিয়া বোঝার ক্ষেত্রে এইরকম বিভিন্ন মত হইতে পারে, কিন্তু যতজনে যত ব্যাখ্যা দিচ্ছেন সবাই কিন্তু ইস্তিহাদের আলোকে ব্যাখ্যা দিচ্ছেন, কেউ কিন্তু নিজের মন গড়া ব্যাখ্যা দেন নাই। আচ্ছা, সাত নম্বর ইখতিলাফ যে কারণে হয়, তাআরুদুল আদিল্লা আশ-শারঈয়্যা ফি নাযরিল মুস্তায়িদ, মানে দুই ধরনের দলিল, একই জিনিসের দুই রকম দলিল, একই জিনিসের দুই রকমের দলিল আসছে, তখন আপনি কি করবেন? তখন ইখতিলাফ দেখা দেয়, কেউ এই হাদিসের আমল করে, কেউ এই হাদিসের আমল করে, তখন ফেকি ইখতিলাফ শুরু হয়। যেমন নেকায়ে মোতা, নেকায়ে মোতা বুঝেন তো, সাময়িক বিবাহ, সাময়িক বিবাহ, এটা খাইবারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক অনুমতি দিয়েছিলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিষেধ করছেন যে নেকায়ে মোতা করা যাবে না, সাময়িক বিবাহ করা যাবে না, বিবাহ হবে স্থায়ী। যেটা আমাদের দেশে হিলা বিয়ে হয় না, এই এলাকা হয়নি, হিলা বিয়ে, যে একদিনের জন্য আরেকজনের কাছে বিয়ে দেয়, বিয়ে দিয়ে পরের দিন আবার তালাক দিয়ে দেয়, আবার আগের স্বামী বিয়ে করে, এগুলো হলো শয়তানি, এগুলো হলো অশ্লীলতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, যারা এই জাতীয় হিলা করে এবং করায় উভয়ের উপর আল্লাহ লাআনত, এবং যারা এই জাতীয় বিয়ে করে এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাইসুল মুস্তাআর, এরা হলো বারাতে ফাঁটা, বারাতে ফাঁটা পর্যন্ত, এদের নাম দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাইসুল মুস্তাআর, যেগুলো হলো বারাতে ফাঁটা, এগুলা বিয়ে করে আর ওই যে কিছু টাকা পয়সা পায় আবার ছেড়ে দেয়, আবার বিয়ে করে আবার ছেড়ে দেয়। এই যে নেকায়ে মুতাআর অনুমোদন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নেকায়ে মুতাআর মানসুখ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে নিষেধ করছেন। কিন্তু অনেক সাহাবীরা বলছেন না নেকায়ে মুতা মানসুখ হয় নাই, এটা মাঝে মাঝে করা যাবে, আয়জো শিয়ারা করে, শিয়াদের দৃষ্টিতে নেকায়ে মুতা যায়, আর সুন্নিদের সকল ইমামের মতে জায়েজ নেই। এই যে মতটা একতলা আসছে, কেন আসছে? দুই রকমের দলিলই আছে, কোন হাদিসে আপনার এই নেকায়ে মোতা করার দলিল আছে, আর এক হাদিসে না করার নিষেধাজ্ঞার দলিল আছে। এখন কেউ যদি দুইটা না মিলায় অথবা একই ব্যক্তির কাছে দুই হাদিস না পৌঁছে, এক ব্যক্তির কাছে পড়ছে নেকায়ে মোতা করার যে হাদিসটা সেটা পড়ছে, তো উনি তো নেকায়ে মোতা জায়েজের পক্ষে মত দিবেন, কারণ ওনার কাছে হাদিস আছে। হ্যাঁ, এখানে জায়েজ নাই, মানে এটাই সহি যে নেকায়ে মোতা মানসুখ, কিন্তু একতলাপটা ঘটছে ওই দুই রকমের হাদিস আসার কারণে। আচ্ছা, এরপরে হেজামা, হেজামা তো বুঝেন, হেজামাও বুঝেন না, সিঙ্গা, সিঙ্গা দেওয়া, সিঙ্গা দিলে রোজা ভেঙে যাবে কিনা, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে একতলাপ হয়েছে। দুই রকমের দলিল আসছে, যে এক রকমের দলিল আসছে সুনান নাসাইয়ের মধ্যে আসছে আফতারাল হাজম ওয়াল মাজুম, যে সিঙ্গা দিবে যাকে দেওয়া হবে দুইজনেরই সিয়াম ভেঙে যাবে, এই হাদিস। আবার সহিহ আল বুখারীতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া সাইমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা নিছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ভাঙে নাই, আমাদের ভাঙবে কেন? এই দুই রকমের হাদিস আসার কারণে হানাফি মালিকি শাফেঈ তারা সবাই বলছেন যে এটা মানসুখ হয়ে গেছে, মানে প্রথম হাদিসটা মানসুখ, পরের হাদিসটা সহি, এই জন্য সিঙ্গা দিলে সিয়াম ভাঙবে না, এই পক্ষে ওলামায়ে কেরাম মত দিচ্ছেন। কিন্তু কারো কারো মতে দেওয়া যাবে না, ভেঙে যাবে, এই একতলাপটা কেন হয়েছে? দুই রকমের হাদিস আসে। আচ্ছা, মাসালা তো মাসতে জাকার, মাসতে জাকারের মাসালা বুঝেন তো, মাসতে জাকারের মাসালার নাম শোনেন নাই, মানে আবরণবিহীন আপনার লজ্জাস্থান স্পর্শ করা, এটার দ্বারা ওযু ভাঙবে কি ভাঙবে না, দুইটা মত আছে, কারো মতে ভাঙবে কারো মতে ভাঙবে না। দুই রকম হলো কেন? দুই রকম হওয়ার কারণ হলো একজন লোক এসে নবী সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া নবী আল্লাহ মা তারা ফি মাসের রাজুল জাকারাহু বাদামা ইয়াতাওয়াদ্দা, কোন ব্যক্তি ওযু করার পরে যদি তার লজ্জাস্থান স্পর্শ করে তার কি সিয়াম ভেঙে, তার কি ওযু করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল হুয়া ইল্লা মুদগাতা মিন, আরে এটা তো শরীরের একটা অঙ্গ, এটা দললে কি না দললে কি? আচ্ছা, এই হাদিসে বোঝা যায় তার ওযু ভাঙবে না। আবার আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাসা জাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করে সে যেন অবশ্যই ওযু করে নে। তাহলে হাদিস দুইটা আসছে, দুই রকম আসছে, এই জন্য একটা লাভটা করছে, কেউ কেউ আগের হাদিসের উপর আমল করে বলছে যে না এটা ভাঙবে না, আর কেউ বলছে এই প্রথম আর দ্বিতীয় নিয়ত আবার একটা লাভ আছে, কোনটা কোন সময় বলছেন এটা বের করতে যায় মহাদেশের কেরাম গবেষণা করছেন, ফকিরা গবেষণা করছেন। এখন এখানে বিশুদ্ধ হলো যেটা পরেরটা, যে মানমাত্রা জাকারা হোক পালিয়া পাওয়ার, যে লজ্জাস্থান স্পর্শ করলে তার ওযু ভেঙে যাবে, ওযু করতে হবে, এটাই হলো পরের হাদিস। এটাকে বেশিরভাগ জমহুর ফুকাহায়ে কেরাম এটাকেই এই মতামতটাকে অগ্রাধিকার দিয়েছে। আচ্ছা, এরপরে আরেকটি একতলাফের কারণ বলে আমরা শেষ করতেছি, সেটা হলো এমন কিছু শব্দ আছে কোরআনে এবং হাদিসে যে শব্দগুলোর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, স্পষ্ট করেন নাই। যেমন সূরা আল বাকারা 228 নম্বর আয়াত ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু, যে তালাকপ্রাপ্ত নারী তার নিজের জন্য তিন কুরু ইদ্দত পালন করবে। আল্লাহ পাক শব্দটা বলছেন তিন কুরু। এখন কুরু মানে কি? কুরুর কোনো ব্যাখ্যা নাই। কুরুর দুইটা অর্থ হয়, একটা হলো তোহর, আর একটা হলো হায়েস, মানে হায়েস কেও কুরু বলা হয়, আবার পবিত্র অবস্থাকেও কুরু বলা হয়। এখন এটা নিয়ে এক তালাক হয়েছে, কেউ কেউ বলছেন যে তাহলে তালাক হবে তিন, ইদ্দত হবে তিন তোহর, কেউ কেউ বলছেন যে ইদ্দত হবে তিন হায়েস। এই কথাটা বুঝছেন আপনারা, হায়েস মানে বুঝছেন তো? হ্যাঁ, তিন তালাক হওয়ার পরে তিন হায়েস হবে না তিন তোহর হবে? তোহর মানে দুই হায়েসের মধ্যবর্তী যে পবিত্র অবস্থাটা, এটাকে বলা হয় তোহর। তাহলে এই যে এক তালাকটা কেন হইল, ওই যে আয়াতের যে শব্দটা কুরু শব্দটা, এই কুরু শব্দের ব্যাখ্যা দুই রকম, এই জন্য মাসালাও দুই রকম। আচ্ছা, এখন এইরকম মাসালার ক্ষেত্রে আমরা যখন এক তালাক হবে আমরা কি করব, এখন আমাদের করণীয় কি? করণীয়র ব্যাপারে অনেক ফোকাহায় কেরাম অনেক মতামত ব্যক্ত করছেন, অনেক ওলামায় কেরাম, আমরা সেখান থেকে কয়েকটা মতামত শুনব। وَإِذَا اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي مَسَأَلَةٍ مِنَ الْمَسَائِلِ وَجَبَ عَلَى الْمُسْلِمِ أَنْ يَتَّبِعَ مَا يَظُنُّهُ أَقْرَبُ لِلْحَقِّ وَالصَّوَابِ যখন আহলুল ইলমদের মধ্যে কোন বিষয়ে اختلاف হবে, তবে খেয়াল রাখতে হবে এই اختلافটা ফিকহি اختلاف, আকীদার اختلاف না। আকীদার اختلاف হলে সেটা আকীদার কোনো اختلاف করার সুযোগ নাই, কারণ আকীদা হবে এটা কোরআনের স্পষ্ট আয়াত অথবা নবী সাল্লামের একেবারে স্পষ্ট সহিহ হাদিস, কোন ব্যাখ্যা সাপেক্ষ হাদিস ব্যাখ্যা সাপেক্ষ আয়াত কোনদিন আকিদা হবে না। মানে আকিদার ব্যাপারে আল্লাহ কাউকে অস্পষ্ট রাখেন নাই, একেবারে নির্বেজাল স্পষ্ট করে দিতেন, এই জন্য আকিদার কোনো একতলাফ গ্রহণযোগ্য না। কিন্তু ফেকি যদি এরকম আহলুল এলেমদের মধ্যে একতলাফ হয়, তখন একজন সাধারণ মুসলিমের উপরে ওয়াজিব তিনি যেই দলিলটি যেই মতটি হকের দিকে সঠিকের দিকে কোরআন সুন্নার সাথে অধিক নিকটবর্তী আকরাব, সেটা সে আত্মাবা করবে, সেটার অনুসরণ করবে। মানে এখানে ব্যক্তির দিকে তাকাবে না, তাকাবে কিসের দিকে? দলিলের দিকে। দলিলের আত্মাবা করবে, ব্যক্তিকে সেটা দেখবে না। মানে দলিলটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হতে পারে, দলিলটা শাফি রহমতুল্লাহ আলাইহির হতে পারে, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির হতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির হতে পারে, কিন্তু আমি দেখব এখানে কোন দলিলটা শক্তিশালী, ব্যক্তি দেখব না। কার মত কার দলিল, ব্যক্তি আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হলো এই দলিলগুলোর মধ্য থেকে, চারটে দলিলের মধ্য থেকে কোন দলিলটা বেশি শক্তিশালী, কোন দলিলটা ওহির সাথে বেশি মিলে, কোন দলিলটা কোরআন সুন্নাহর সাথে বেশি মিলে। এখন প্রশ্ন হতে পারে, আমি একজন সাধারণ মানুষ, আমি কেমনে বুঝবো দলিলটা কোরআন সুন্নাহর সাথে মোয়াফেক, আমি দলিলের কি বুঝি, তাহলে আমি কেমনে চারটার মধ্যে তুলনা করব যে আমি কোনটা হক, কোনটা বেশি কোরআন সুন্নাহর নিকটবর্তী? এই ক্ষেত্রে তিন মানুষ পৃথিবীতে তিন ধরনের। এক ধরনের মানুষ হলো যারা দলিল বুঝেন, মোটামুটি কোরআন সুন্নাহর দলিল বুঝতে পারেন, একটা হাদিস বললে হাদিসটা কি সহি না হাসান না দঈব না জাল, এইটার ক্যাটাগরি বুঝেন, তারপরে কোন ক্ষেত্রে কোন হাদিস অগ্রাধিকার পাবে এটা বুঝেন, তাদের জন্য সরাসরি নিজেই বোঝার চেষ্টা করবেন যে কোন কোনটা কোন দলিলটা বেশি মজবুত। দ্বিতীয় হলো যদি কিছু মানুষ থাকবে যারা দলিল কিছু কিছু বুঝে আবার কিছু কিছু বুঝে না, এরকম মানুষও থাকবে, তারা যদি চেষ্টা সাধনা চালায় ইচ্ছা করে তারাও সহজে বুঝতে পারবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তা কাল মাফতুন, তুমি তোমার কালবের কাছে ফতোয়া চাও, তোমার কালকে তোমার কাল তোমাকে সিদ্ধান্ত দিয়ে দিবে কোনটা সঠিক কোনটা বেঠিক। কোন ব্যক্তি যদি কালবের কাছে নিজের অন্তরের কাছে ফতোয়া জিজ্ঞেস করে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে, বিবেকে বলে দিবে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে এরও চেষ্টা করলে কোনটা সঠিক বুঝতে পারবে। আরেক ধরনের লোক থাকবে যারা কিছুই বোঝে না, দলিলের আগা গোড়াও বোঝে না, একেবারে নিরক্ষর, তারা যেই আলেমকে ওই যুগের তার সমসাময়িক যুগের যেই আলেমকে কোরআন সুন্নাহর বেশি নিকটবর্তী বলে বিশ্বাস করবে সেই আলেমের অনুসরণ করবে, কারণ সে তো দলিলের কিছু বোঝে না, তো সে কি করবে, সে তার দৃষ্টিতে যেই আলেমকে সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর নিকটবর্তী মনে করবে, যার কথা, যার লেখনী, যার আমল আখলাক কোরআন সুন্নার নিকটবর্তী বলে সেই আত্মবিশ্বাস আছে তার, ওই আলেম যেটা বলে সেই অনুযায়ী সেই আত্মবাদ। এটা হলো তৃতীয় শ্রেণীর। প্রথম তৃতীয় শ্রেণীর এইরকম কারো কোনো আলেমের অন্ধ আনুগত্য করা যাবে না। তারা নিজেরা দলিলের ভিত্তিতে চেষ্টা করবে হক অনুসন্ধান করার। আর বর্তমান দুনিয়াতে আলহামদুলিল্লাহ সবচেয়ে সুবিধা হলো ওলামায়ে মদিনা, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাব্বারা, এটা প্রতিষ্ঠাই করা হয়েছে যে চার মাযহাবের যত দলিল আছে এইগুলোর মধ্যে কোন দলিলটা স্ট্রং, শক্তিশালী, এটা দুনিয়ার মানুষকে সাপ্লাই দেওয়া, এইটাই সেখানে গবেষণা হয়। তাহলে একজন মুসলিম ইচ্ছা করলে সহজেই কোন দলিলটা শক্তিশালী এটা ওলামায়ে মদিনা থেকে জানতে পারে। আর আজকে ইন্টারনেটের যুগে, আপনার ইউটিউবের যুগে, এই যুগে এখানে বসে আপনি ওলামায়ে মদিনার মাসালা এই সিলেটে বসে সব জানতে পারবেন। এখান থেকে আপনি ফতোয়া জানতে চাইলে আপনাকে ওলামায়ে মদিনার প্রশ্নের উত্তর এখানে বসে ঘরে বসে পাই যাবেন। তাহলে এখন আর মদিনা অনেক দূরে না, রাজধানী একেবারে কাছে হয়ে গেছে। এক সময় সিলেট থেকে ঢাকা যেতে অনেক সময় লাগতো, লাগতো না? এখন কিন্তু একেবারে কাছে, রাস্তাঘাট ভালো হয়ে গেছে, সব হয়ে গেছে, অনেক জায়গায় পদ্মা সেতু, যমুনা সেতু, এগুলার কারণে উত্তরবঙ্গ যমুনা সেতুর কারণে একসময় অনুন্নত ছিল। এখন দেখেন একটা যমুনা সেতু হয়ে রাজধানীর সাথে সম্পর্ক হওয়ার কারণে কি অবস্থা, এখন পুরো অর্থনীতি পরিবর্তন। ঠিক এলমের রাজধানীর সাথে যদি আপনার সম্পর্ক বেড়ে যায়, মদিনার সাথে যদি সম্পর্ক বেড়ে যায়, রাজধানীর সাথে যদি যোগাযোগ বেড়ে যায়, তাহলে দেখবেন যে ওই এলাকায় ইমানের উন্নতি, আমলের উন্নতি অল্প দিনে হয়ে যায়। অনেকে বলে যে এগুলো এতদিন শুনি নাই, এখন কেন শুনি বেশি বেশি, এখন শুনি এর জন্য রাজধানীর সাথে আগে যোগাযোগটা একটু কষ্টকর ছিল, এখন রাজধানীর সাথে যোগাযোগটা ডেভেলপ হয়ে গেছে, এখন ওই ব্রিজ হয়ে গেছে, এখন দ্রুত আমরা রাজধানীর সাথে যোগাযোগ করতে পারি। এই ইন্টারনেট এসে, প্রযুক্তি এসে আমাদেরকে রাজধানীর যোগাযোগটা সহজ করে দিচ্ছেন। এই জন্য ঘরে বসে মক্কার মসজিদে হারামের নামাজ দেখি, সিলেটে বসে মসজিদে নববীর নামাজ দেখি, মসজিদে নববীর ইমামদের আলোচনা ঘরে বসে শুনতে পারি। এক সময় এটা সম্ভব ছিল না, এই জন্য আজকে মানুষের আমল আখলাকের এত উন্নতি, এত পরিবর্তন। এই জন্য এই ক্ষেত্রে আমাদের করণীয় হল আমরা এই দলিলের অনুসরণ করব, ব্যক্তির অনুসরণ না। এবং এখানে আমরা একটা ফতোয়া শুনাই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। তিনি বলছেন যে আল্লাহ পাক মানুষের উপরে ফরজ করেছেন যে বান্দা আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। এই উম্মতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তির সমস্ত কথা মেনে নেওয়া আল্লাহ ফরজ করেন নাই। যদি ফরজ করতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম মানুষ এই উম্মতের কে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি খেলাফতে বসার পরে তিনি বলছেন আতিউনি মা আতাতুল্লাহ ফাইজা আতাইতুল্লাহ ফালা তাআতালি আলাইকুম, যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করি ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবা, আমি যখন আল্লাহ নাফরমানি করব খবরদার তোমরা আমার আনুগত্য করবা না। তাহলে আবু বকরের আনুগত্যটাও অন্ধভাবে করা যায় নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এবং আবু বকর নিজেও চান নাই যে দুনিয়ার মানুষ তার অন্ধভাবে আনুগত্য করুক। তাহলে প্রথম যদি মাজহাব চালু হইতো যে অন্ধ আনুগত্য চালু হইতো, তো মাজহাবে আবু বকর চালু হইতো, আবু বকরই মাজহাব, ওমরই মাজহাব, ওসমানী মাজহাব, আলী মাজহাব, তাদের নামে মাজহাব তৈরি হইতো, তারা এরকম মানুষকে সমাধান যেগুলো দিচ্ছেন অন্ধভাবে মানুষ আনুগত্য করত। কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মাসুম নাই, কোনো মানুষ সরাসরি ওহি দ্বারা পরিচালিত হয় না। সুতরাং প্রত্যেকটা মানুষের ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। সুতরাং একজন মানুষের আগা গোড়া অন্ধভাবে অনুসরণ কোন মুসলমানের জন্য জায়েজ নাই। তবে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে একটা জিনিস, সেটা হলো ইত্তেবাউল হাওয়ার অনুসারে হওয়া যাবে না। অর্থাৎ চার মাযহাব আমি ফলো করতেছি, এখন খুঁজমু খালি কোন মাযহাবের দলিলটা সহজ, যে শর্টকাট কোনটা সহজ, কোনটা আমল করা যায়, শুধু ওইটা খুঁজমু। এটা হলে একটা বাউল হাওয়া, এটা হলে দুনিয়াও শেষ, দিনও শেষ, আপনি পুরা শেষ, বরবাদ। যেমন আপনি সব জায়গায় ফলেন হলো দলিলের ভিত্তিতে, তালাক দেওয়ার পরে খুঁজতে আছেন যে কোন জায়গায় তিন তালাক দিলে এক তালাক হয়। এখন অনেক ভাই এরকম পাওয়া যায়, খালি খোঁজে হুজুর কোন জায়গায় গেলে যে আমি তিন তালাক দিছি এটা এক তালাক হইব, এরকম জায়গাটা দেখাই দেন, ওই জায়গা খোঁজে। সে সবসময় হানাফি মাজহাব মানে তালাক দিলে ওই জায়গা খোঁজে, কারণ হলো ওই যে ওখানে গেলে তার সুবিধা হবে, তাহলে এটা হলো আত্তাবাউল হাওয়া, এই কাজ করা যাবে না। যারা ওলামায়ে দেওবন্দ তারাও বলেন যে সারি মাজহাব অনুসরণ যায়, কিন্তু তারা নিষেধ করেন এই কারণে, তারা বলেন যে এই সারি মাজহাব অনুসরণ করতে গেলে মানুষ আত্তাবাউল হাওয়ার অনুসারী হয়ে যেতে পারে, আর সে সহজতা খুঁজতে পারে, এটা গোমরাহির কারণ। কিন্তু আমরা বলবো যে যেই লোক এরকম সহজতাই খুঁজে তো সে তো দিনে মানে না, সে তো দিনের অনুসারী না। আমরা সহজ আর কঠিন বুঝি না, আমরা বুঝি দলিল। এই জন্য বলেন দেখি যে রাবুল ইদান করা বেশি কঠিন না না করা কঠিন? কথা বলে না, বারবার হাত তোলা কঠিন না না তুলি বসে থাকা কঠিন? না তুলে বসে থাকাই তো সহজ, তোলাই তো কঠিন, তা আপনি তোলেন কেন? সহজের জন্য না, দলিলের জন্য। তারপরে আমিন আত্মগুজবে বললে তো সহজ, জোরে বললে একটু এনার্জি খরচ হয়, কষ্ট হয়, কষ্টটা তো বেশি, আপনি ওই কষ্টটা করেন কেন? দলিলের জন্য। আপনি সুরা আল ফাতিহা ইমামের ভিতরে না পড়ে চুপ করে দাঁড়া থাকলে তো ভালো, আপনি বাজারের হিসাবটা সারাইতে পারবেন, দোকানের হিসাবটা সারাইতে পারবেন, অনেক কাজ করে ফেলতে পারবেন। এখন আপনি ভিতরে নামাজ পড়তে গেছেন, সুরা আল ফাতিহা পড়তেছেন, আপনার কষ্ট বেশি হচ্ছে না? বাজারের হিসাবটাও হয় নাই, আবার এখান দিয়ে আপনি সুরা আল ফাতিহাও পড়তে হইতেছে, তাহলে কষ্ট বেশি করতেছেন কেন? অনেক ভাই আমাদেরকে বলে যে আমরা নাকি সব সহজ করে দিতেছি, তারাবি 20 টাকার থেকে 8 টাকার বানাই দিতেছি, সব সহজ করে ফেলি। আসলে আল্লাহর কসম, আমাদের কাছে সহজ আর কঠিন মূল বিষয় না, আমাদের কাছে মূল বিষয় হলো দলিল। দলিল যেটা শক্তিশালী, দলিল যেটা বেশি সহি, আমরা সেটা ফলো করি, সেটা কম না বেশি আমরা বুঝি না। কারণ বেদাতি আমল বস্তা বস্তা করার থেকে সুন্নতি আমল অল্প করা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খাইরুন মিন আমালিন কাসিরিন ফি বিদআত। বেদাতি আমল অনেক করার চাইতে সুন্নতি আমল অল্প করা ভালো। এজন্য অল্প আর বেশি আমাদের কাছে মূল বিষয় না, আমাদের বিষয় হলো দলিল। আমরা দলিলের আত্তাবা করি, ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় না। এজন্য ফিকহি মাসালার ক্ষেত্রে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার দলিল হইলো মূল, এটা কঠিন হইলে কঠিন, সহজ হলে সহজ, এটা আমাদের কাছে মূল বিষয় না। আমরা দিন মানতে চাই, আমরা হাওয়ার পূজারী না যে আমরা খালি সহজটা গ্রহণ করব, কঠিনটা বাদ দিয়ে দিব। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহর ফতোয়া আছে, তিনিও বলছেন যে আল ওয়াজিবু মান আলেমা বিদ্দলিল আন ইত্তাবিআ দলিল। যে ব্যক্তি দলিল বুঝার মতো এলেম আছে, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি হলেন গত শতাব্দীর সবচেয়ে বড় ফকিহ, তিনি বলছেন যার কাছে দলিল বুঝার মতো জ্ঞান আছে সে আন ইত্তাবিআ দলিল, সে দলিল অনুসারে আমল করবে। যদিও সে যেই ইমামের অনুসরণ করে ওই ইমামের বিপরীতে গেলেও সে অন্য দলিল মানবে। যেমন আমরা হানাফি মাজহাব অনুসরণ করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু হানাফি মাজহাবের আগাগোড়া সব ফলো করবো না। যেই দুই একটা জায়গায় দেখা যাবে যে তার থেকে আমি অধিক শক্তিশালী দলিল পাইতেছি, সেই জায়গায় আমি হানাফি মাজহাবের আমল বাদ দিয়ে ওই দলিলের আমল করব। আর যেই জায়গার মাসালায় আমার হানাফি মাজহাবের দলিল স্ট্রং, আমি সেই জায়গায় হানাফি মাজহাবটা করবো, কারণ আমার দেশের অধিকাংশ মুসলিম ভাই হানাফি মাজহাবের অনুসারী, আমি কেন সেখানে আরেক মাজহাবের গন্ডগোল লাগাইতে যাব? সেই জায়গায় দলিল যদি সহি হয় তা আমি হানাফি মাজহাবটা আমল করবো, কিন্তু আরেক জায়গায় হানাফি মাজহাবের দলিলটা দঈফ, হানাফি মাজহাবের দলিলটা শক্তিশালী না, কিন্তু আরেকটা দলিল পাইছি আমি এটার থেকে শক্তিশালী, তখন আমি ওই দলিলটা রাত্তাবা করবো। এই ক্ষেত্রে আমি হানাফি মাজহাবের বাইরে গেলে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় আত্তানাক্কুল বাইনাল মাযাহিব, ওলামায়ে মদিনার মাযহাব হলো আত্তানাক্কুল বাইনাল মাযাহিব। আজান হবে নাকি? আত্তানাক্কুল বাইনাল মাযাহিব মানে মাযহাব সমূহের মধ্যে তানাক্কুল, মানে এক মাসালায় যদি আপনি চার মাযহাবের মধ্যে যেটা দলিল শক্তিশালী সেটা ফলো করেন, আরেক মাসালায় আরেকটা দলিলের ফলো করেন, কোনো অসুবিধা নেই, আপনি চার মাযহাবের ভিতরে আছেন। তবে খেয়াল রাখতে হবে আমরা ইসতিহাদ করার সময় বা আমল করার সময় চার মাযহাবকে সামনে রেখে যদি আমল করি তাহলে আমাদের গোমরা হওয়ার সম্ভাবনা কম, কারণ এই যে সাহাবায়ে কেরামের যত ইখতিলাফ এগুলো চার মাযহাবের ভিতরে চলে আসছে সবগুলোই, অর্থাৎ যত দলিল আছে সব দলিল চার মাযহাবের ভিতরে চলে আসছে। তাহলে এখানে আপনি শক্তিশালীটা আমল করার অর্থ হল যে আপনি সবগুলাকে আমল করলেন। এক বাড়িতে মানুষ আছে 10 জন, আপনি দাওয়াত দিবেন একজন, কারা দাওয়াত দিবেন বলেন তো দেখি? বাপেরে বাদ দিয়ে ছেলেরে দাওয়াত দিলেন, বাপের সম্মান হয়েছে? বাপেরে দাওয়াত দেওয়া মানে এই মুরব্বী যিনি এই বাড়ির, ওনারে দাওয়াত দেওয়া মানে এ বাড়ির সবাই দাওয়াত দিচ্ছে। আপনি চার মাঝহাবের মধ্যে যেটা দলিল শক্তিশালী সেটা আমল করা মানে আপনি চার মাঝহাবের সবগুলো আমল করছেন। শক্তিশালীটা আমল করলে যেগুলো তার আন্ডারে আছে এগুলো সব অটোমেটিক এসে যায়। আরেকটা বিষয় হলো, আমরা সর্বশেষ কথা যেটা সেটা হলো ওলামায়ে মদিনার মাঝহাব ফলো করবেন। কি ফলো করবেন? প্রশ্ন হতে পারে ওলামায়ে মদিনার মাঝহাব ফলো করবো কেন? ওলামায়ে বাংলাদেশের মাঝহাব ফলো করলে অসুবিধা কি? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর বই, এটা দশম খণ্ড, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর ফতোয়া ইবনে তাইমিয়া দশম খণ্ড, এই বইয়ের 327 পৃষ্ঠা থেকে শুরু করে আপনার 382 পৃষ্ঠা পর্যন্ত একটা চ্যাপ্টার আছে। তাইমিয়া হলে তানাক্কুল বাইনাল মাযাহিবের অনুসারী, মানে আমরা যেই দিকে দাওয়াত দিচ্ছি সারি মাযহাবের অনুসরণকারী, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই সারি মাযহাবের অনুসারী, তিনি এখানে একটা চ্যাপ্টার দিচ্ছেন সিহ্হাতু মাযহাবে আহলিল মদিনা। চ্যাপ্টারটার শিরোনামে হলো সিহ্হাতু মাযহাবে আহলিল মদিনা, আহলুল মদিনার মাযহাব যে সহি এই ব্যাপারে যত দলিল প্রমাণ দরকার উনি এখানে বিস্তারিত আলোচনা করছেন যে মদিনার মাযহাব কেন আমরা ফলো করব, এবং মদিনার মাযহাব যে সহি মাযহাব কিয়ামত পর্যন্ত, মদিনার আমল যে সহি আমল, মদিনার এলেম যে বিশুদ্ধ আমল, মদিনার ইমান যে বিশুদ্ধ আমল, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, হাদিসের গ্রন্থে বুখারীতে দেখবেন একটা চ্যাপ্টার আছে বাবু ফাযাইলুল মদিনা। আজান দিয়ে দেন, আজানের পরে আমরা এই কথাটা বলে শেষ করব। আমরা আজানের পরে সামান্য একটু কথা বলে আমরা শেষ করে দিব, এরপরে সালাতুল এশা হবে, এশার পরে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর হবে, আপনারা লিখিত প্রশ্নোত্তর গুলো দিবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তা আমি সর্বশেষ কথা যেটি বলবো যে ওলামায়ে মদিনার মাযহাব কেন ফলো করব আমরা, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এখানে বিশাল আলোচনা করেছেন, আরেকটি জিনিস খেয়াল রাখবেন, হানাফি মাজহাবের ভিতরে কয়টা মাজহাব? তিনটা মাজহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মাজহাব, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মাজহাব। তিন মাজহাব মিলে কিন্তু এটা এক মাজহাব, হানাফি মাজহাব একটা মাজহাব না, তিনটা মাজহাব মিলে এক মাজহাব। আর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ উনি চারটা মাজহাব মিলে একটা মাজহাব মানে রিসার্চ করছেন, হানাফি সাহাফি মালিকি হাম্বলি। এই চারটা মাজহাব অনেকে বলেন যে আমরা সহিব কিভাবে পাবো, আপনি ফতোয়া ইবনে তাইমিয়া পড়লেই এই সহিটা এখানেই উনি বের করে দিচ্ছেন গবেষণা করে কোন দলিলের ক্ষেত্রে কোন দলিলটা শক্তিশালী, কোন মাজহাবটা শক্তিশালী। উনি চারটা মাজহাব গবেষণা করে এই এই সমাধানগুলো দিয়ে দিচ্ছেন। ওনার পরে আরো অনেক যুগে যুগে ওলামা ইকরাম এবং বিগত শতাব্দীতে শায়খ সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ, শায়খ আলবানী রাহমাহুল্লাহ, শায়খ বিন বাজ রাহমাহুল্লাহ, তারপরে বর্তমানে আছেন শায়খ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ, এই সমস্ত ওলামা ইকরাম এই চার মাজহাবকে গবেষণা করে কোন দলিল শক্তিশালী কোন দলিল শক্তিশালী, তারা এই সবকিছু আমাদের হাতে তুলে দিচ্ছে। এই জন্য এখন আর আমাদের জন্য এটা কোনো জটিল বিষয় না। তাহলে মদিনার মাজহাব কেন ফলো করবেন, প্রথম বুখারীর হাদিসগুলো দেখে নেবেন, ফাজাইলুল মদিনা একটা অধ্যায় আছে, এই অধ্যায় অনেকগুলো হাদিস আছে। আর ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ যে কারণগুলো ব্যাখ্যা করছেন, বলছেন যে পৃথিবীর সকল শহর থেকে ফেতনা বাইরেছে, মদিনা থেকে আজ পর্যন্ত কোনো ফেতনা বাইরে নেই, কুফা থেকে ফেতনা বাইরেছে, তারপরে বসরা থেকে ফেতনা বাইরেছে, তারপরে আপনার বিভিন্ন শহর থেকে এরকম ফেতনা বাইরেছে, এবং কোন শহর থেকে কোন ফেতনা এখানে উনি উল্লেখ করে দিয়েছেন, কুফা থেকে বাইরেছে আর তাশাইয়ু ওয়াল এরজা শিয়া ফেতনা, বসরা থেকে বাইরেছে কাদরিয়া মোতাজিলা, তারপরে খোরাসান থেকে বাইরেছে জাহামি ফেতনা, তারপরে মিশর থেকে বাইরেছে বিভিন্ন জায়গা থেকে ফেতনা বাইরেছে, কিন্তু মদিনা থেকে আজ পর্যন্ত কোন ধরনের ফেতনা বাইর হয় নাই। মদিনাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ দাজ্জাল মুক্ত রাখবেন, দাজ্জাল মুক্ত নগরী, এখানে দাজ্জাল ঢুকতে পারবে না। তাহলে বাংলাদেশে দাজ্জাল ঢুকবে, ইন্ডিয়া দাজ্জাল আসবে, পাকিস্তান দাজ্জাল আসবে, এই দেশের এলেমে দাজ্জাল মুখ দিতে পারবে, কিন্তু মদিনার এলেমে মদিনার আমলে দাজ্জাল মুখ দিতে পারবে না। তারপরে উনি ব্যাখ্যা করছেন যে ওই যুগে পৃথিবীর বিভিন্ন শহর থেকে বেদাত আবিষ্কার হয়েছে, মদিনা থেকে আজ পর্যন্ত কোনো বেদাত বের হয়নি। এই চোদ্দশো বছরের ইতিহাসে মদিনা থেকে, মদিনার ওলামাদের থেকে, মদিনার ফকিদের থেকে, মদিনার মুস্তাহিদ থেকে কোনো বেদাত বের হয়নি। এরপরে আপনার সমস্ত যুগের ওলামা ইকরাম কোনো মাসআলা যদি না বুঝতেন, ওইটা বোঝার জন্য তারা মদিনার আলেমদের কাছে যাইতেন। যেমন এখানে উনি অনেকগুলো উদাহরণ দিচ্ছেন যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি কি দিয়ে, এই সাটা ইরাকের সা একরকম, মদিনার সা একরকম, বেশ কম আছে, মদিনার সাটা ছোট আর ইরাকের সাটা বড়। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে আমরা যে দলিল দিচ্ছি সা দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য, মদিনার সাটা কিরকম আমার দেখা দরকার। উনি তখন মদিনার ওলামাদের কাছে আসছে, এসে বলছেন যে মদিনার সাটা কিরকম আমাকে দেখান। তখন মদিনার লোকেরা সা এনে দেখাইছেন। এবার আমি এই মক্কার মসজিদে হারামের একজন ইমাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সা এটা নিয়ে আসছি, উনি সনদ সহকারে একেবারে নবী সাল্লাম থেকে উনার পর্যন্ত কিভাবে পাইছেন এটা ওই সনদ সহকারে দিয়ে দিতেন। তো আবু ইউসুফ রহমতুল্লাহ মদিনায় গিয়ে দেখলেন যে ইরাকের সয়ের সাথে মদিনার সয়ের মিল নেই। তখন আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন ইরাকেরটা বাদ, মদিনার সা যেটা এটাই আমার রাসূলের সা। সুতরাং দুনিয়াবাসী তোমরা সাদাকাতুল ফিতর দিবা মদিনার সা। এবং আবু ইউসুফ রহমতুল্লাহ তখন বলতেছিলেন যে আমি তো এই মতে আসলাম, ওয়ালাউ রাআ সাহেবি রাআইতু লা রাজা কামা রাজাতু, আমি যেমন ইরাকের সা বাদ দিয়ে মদিনার সা আসছি, আমার সঙ্গী ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তারা যদি মদিনার সা দেখতেন তারাও এটাতে ফিরে আসতেন। অর্থাৎ মদিনার আমলকে, আহলে মদিনার আমলকে, আহলে মদিনার সুন্নতকে ওই যুগের পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম যুগে যুগে গ্রহণ করতেন। তো অত্যন্ত দুঃখ লাগে যখন আমাদের সমাজে বর্তমানে কাউকে কাউকে বলতে শোনা যায় মদিনার আমলকে ফেতনা বলা হয়, মদিনার আমলকে গালিগালাজ করে। কিন্তু যুগে যুগে হানাফি মাযহাবের শিষ্য উলামায়ে কেরাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর অসংখ্য মত উনি মদিনা গিয়ে পরিবর্তন করতেন এবং বলতেন, এটা পরিবর্তন করার সাথে সাথে বলতেন, আজকে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই মদিনার এই আমল দেখতেন, তারপরে মোহাম্মদ রহমতুল্লাহ যদি দেখতেন, তারাও আমার মতো মত দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ওলামায়ে মদিনাকে যদি আমরা ফলো করি এবং তানাক্কুল বাইনাল মাযাহিব যদি ফলো করি, তাহলে আমাদের ইনশাআল্লাহ গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। আর আমরা চার মাযহাবের ভিতরেই থাকব, বাইরে যাওয়ার দরকার নেই, এর ভিতরেই যেটা সই। আর এই বিষয়ে বাংলা ভাষায় একটা বই আছে, মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়, একতলাফি মাসাইল কেন তৈরি হয়েছে, একতলাফি মাসাইলের ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই বইটা পড়লে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, অনেক সংশয় সন্দেহ আপনার ভিতর থেকে কেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ইখতিলাফের মধ্যে থেকে সহি আমল আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। শিরক মুক্ত তাওহিদি ঈমান নিয়ে আল্লাহ পাক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দিন এবং সহি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।